بسم الله الرحمن الرحيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون. سورة المطففين আঠারো নম্বর আয়াত থেকে নিয়ে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত এখন আপনাদের সামনে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়্যিন, নিশ্চয়ই নেককার লোকদের আমলনামা ইল্লিয়্যিনে আছে, ইল্লিয়্যিনে লেখা থাকবে। وما أدراك ما عليون، عليون كيف؟ كتاب مرقوم، لكتو كتاب يشهده المقربون، يقولي دخن دخن شو نقول مقرب لكتب رابطه في رسالة استثناء لكم في كل شيء. ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককার লোকজন নিয়ামতের মধ্যে থাকবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিয়ামত পাবে। আলাল আরাঈক ইয়ানজুরুন, সুসজ্জিত খাটে বসে ওরা তাকাতে থাকবে। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আপনি তাদের চেহারায় নিয়ামতের সজীবতা দেখতে পাবেন। ইউসকাউনা মিন রহীকিন মখতুম, মোহরাঙ্কিত সুদা তারা পান করবে। খিতামুহু মিস্ক, তার মিশ্রণ হবে মিস্কের কস্তুরির। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন, এই জন্যই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত, অর্থাৎ এরকম নিয়ামত লাভ করার জন্য প্রতিযোগিতা করা উচিত। আমরা বুঝতে পারছি কথা? আচ্ছা, যদি আপনাকে বলা হয় ওখানে গেলে রোটারের মাধ্যমে একশো জন উপস্থিত হলে দশ জনকে এক হাজার দেওয়া দেওয়া হবে, কি বলে আপনারা সবাই যাবেন নাকি? আমি মাশাআল্লাহ অনেক গেলাম, আলহামদুলিল্লাহ, হয়তো আমাদের যেতে পারেন, যদি বলে আজকে জুম্মার দিনের ফজরের সালাত শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির মসজিদে যারাই এসে সালাত আদায় করবে, জুম্মার সালাত গতবার জুম্মার সালাতের ফজরের সালাত, জুম্মার সালাত জুম্মার সালাতের জুম্মার দিনের ফজরের সালাত যারা বড় মসজিদে শেখ ইবনে উসাইমিন মসজিদে এসে আদায় করবে, যেগুলো বাংলাদেশি অথবা বাংলাদেশবাসী, তাকে পাঁচশো রিয়াল দেওয়া হবে, কি বলে ব্যবস্থা? রাত তিনটা আগে হচ্ছে, মাত্র পাঁচশো রিয়াল, ঘুম যাবে কই? ঘুম থাকবে কাছে? আচ্ছা, জান্নাতে গেলে জান্নাতে এইসব নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে প্রতিযোগিতা করে করে অগ্রসর হওয়া উচিত। আমরা তো বলি আল্লাহর কারণ সত্য, কিন্তু বাস্তবে সত্য অনন্ত নাকি? ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া মিজাজুহু মিন তাসনীম, এই যে সুদা আপনি পান করবেন, সব পান করবেন, এর সংমিশ্রণ হবে, মিশ্রণ হবে তাসনিমের। তাসনিম কি? আইনাইন, আইনান ইয়াশরাবু বিহাল মুকাররুন, একটি ঝর্ণা, যে ঝর্ণা থেকে আল্লাহ নৈকট্য প্রাপ্ত লোকগণ পানি পান করবেন। সুবহানাল্লাহ,

তাহলে মা আকরা কাদিরুহু ফাকালিল হারাম, ধূমপান হালাল হলো না হারাম হলো? হারাম। তামাক খাওয়া হালাল হলো না হারাম হলো? হারাম। জর্দা খাওয়া হালাল হলো না হারাম হলো? হারাম। হারাম থেকে বাঁচা জরুরি কিনা? জরুরি। মন রাখেন ফ্রেশ, দেখলে আল্লাহ তৌফিক দিবে। আপনি বলবেন না আল্লাহ বড় মুশকিল, কিরকম ছাড়ি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান, মদ পান করা শয়তানি কার্যক্রম, এরকম আরো একটি হলো জুয়া শয়তানি কার্যক্রম, শয়তানি কাজ, কি দিয়ে ভাগ্য নির্ধারণ করা? শয়তানি কাজ। অতএব তোমরা এগুলো পরিত্যাগ করো, এগুলো থেকে দূরে থাকো। যখন নাজির হলো সাথে সাথে ঘর থেকে মটকার কোরস বের করে একদম গলিতে ফেলে দিয়েছেন, গলি দিয়ে যখন বৃষ্টির পানি যাচ্ছে এরকম হয়ে গেছে মদ। তার আপনি কি বলেন? না বললাম, এত উৎসব যখন খেয়ে আসছি, ধূমপান করে আসছি, এখন কিরকম ছাড়ি? এরকম কিছু বলেন? ইমান যদি তাজা হবে এরকম বলতে হয় নাকি? ইমান তাজা করবেন? নাজির হল হারাম কাজ পরিত্যাগ করার জন্য ইমান তাজা প্রয়োজন হয়েছে, শিরক থেকে বাঁচার জন্য ইমান তাজা করার প্রয়োজন হয়েছে, বেদাত থেকে বাঁচার জন্য ইমান তাজা করার প্রয়োজন হয়েছে, আল্লাহ প্রত্যেকটি বিধান পালন করার জন্য ইমান তাজা করার প্রয়োজন হয়েছে। তাই ইমান তাজা করে দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো লোক হলে আপনি মারা যাওয়ার পরে আপনার মুখ সাত আকাশ পর্যন্ত যাবে। সুবহান আল্লাহ। ওখানে বললেন আমার বান্দার নাম ওখানে লিখো, তার আমল নাম ওখানে লিখো, ওখানে তার লিস্ট নাম লিখো, এ লিখিয়ে নে, তারপরে তাকে দুনিয়াতে নিয়ে আসা হবে। সুবহান মুসলিম, তুমি এরকম হওয়ার চেষ্টা করো, হারাম থেকে দূরে থাকো, হাসি ঠাট্টা করো না। আচ্ছা বলেন তো হুজুর বলবে, তোমার মারা যাওয়ার পরে হুজুর তোমার সাথে থাকবে? তোমার বাপ থাকবে? তোমার মা থাকবে? তোমার বউ থাকবে? তোমার ছেলে থাকবে? তোমার মেয়ে থাকবে? তোমার টাকা পয়সা থাকবে? তোমার অট্টালিকা টাকা থাকবে? তোমার খেয়ে খাওয়া থাকবে? নাবি কি জানেন? আমল সুতরাং মিথ্যা। অতএব সুতরাং সুতরাং তোমার আর কতদিন পিছনে থাকবে? সুতরাং নিজেকে সুতরাং নিজের আত্মীয় স্বজনকে সুতরাবার চেষ্টা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বান্দার বল তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে নাজাত। ইন্নাল আবরার লাফী নাঈম, এরপরে ইন্নাল আবরার লাফী নাঈম, যারা নেককার তারা শুধু নিয়ামত তালি উপভোগ করবে, কারণ ওরা যাবে কোথায়? নিয়ামত জান্নাত। আর এই যে নিয়ামত, এটা শারীরিক নিয়ামত, মনের নিয়ামত সবের মধ্যে সামিল। দুনিয়াতে অনেক হয়েছে ধনবান, কিন্তু মন ফ্রেশ না, আছে কিনা চিন্তা, দুশ্চিন্তা, বিভিন্ন সমস্যা, কিন্তু গতিগতি মনে শান্তি নাই। কি বলে একজন, আল্লাহ কোটিপতি, যখন চায় উড়ে চলে যেতে পারে আমেরিকা, এটা কথা বললাম, যখন মন চায় মক্কায় চলে আসতে পারে, কিন্তু এখন ফ্রেশ নাই দুনিয়া লাইয়ে বাচ্চি আপনি দেখলেন তুমি বুঝি আজরে বুঝি না আপনি তো বললাম মুশকিল। কারণটা কি? আল্লাহর জিকির তার মনে নাই, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ জিকিরুল্লাহ তাতমাইনুল কুলুব, রব বলেছে আল্লাহ জিকিরের মাধ্যমে মন শান্তি পায়, ওর ভিতরে আল্লাহ জিকির নেই তো, তাই সব সময় দেখা যায় জোর ছেলে, আমি একটা ছেলে কি দেখতে পাই জোর ছেলে সব সময় চিন্তিত, নিজে খাও বাচ্চাদেরকে খাওয়াবো, যদি বাচ্চাদের বিয়ে করে করি নি, মা বাপকে খাওয়াবো, মা থাকলে মা আলহামদুলিল্লাহ কি বললাম পেলাম না, বললে শুধু শুধু এই দুনিয়া এ তো চিন্তা, এরকম যদি হয় মা কি বলবো, হার্টের সম্ভব হয়েছে মনে শান্তি নাই, এই মনে শান্তি বলেছেন নিয়মতের মধ্যে থাকবে, বিশেষ করে তো জান্নাতে আর দুনিয়াতে ভালো যারা ভালো করা নিয়মত পেয়ে যায়, ভালো লোক যারা দুনিয়াতে নিয়মত দুনিয়াতেই শান্তি পায় আলহামদুলিল্লাহ। দেখবেন অনেক মুসলিম আছে বাজি করি কিন্তু মন ধরি, আপনি তাকে দেখলে বুঝবেন মাথা সে হয়তো বড় কোটিপতি, আসলে কিছুই নেই কিন্তু মন ফ্রেশ, আর আরেকটা কোটিপতি কিন্তু দেখলে মনে মনে করি, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ধরি হচ্ছে বড় ধর, ওই বাংলাদেশের সবাই জানে এটা মনের ধন বড় ধন বলে না, আপনারা মনের দিক দিয়ে ধনী হওয়ার চেষ্টা করবেন, আর মনের দিক দিয়ে ধনী হবেন কিরকম, আল্লাহ জিকিরের মাধ্যমে, আল্লাহ জিকির পালন করুন, সালাত করুন, আল্লাহ ইবাদত সম্পাদন করুন, দেখবেন আপনি মনের দিক দিয়ে আপনি ধনী হবেন। ইন্নাল আবরার লাফি নাঈম, আবার আবরার নেককে যে আল্লাহ যাবতীয় বিধান পালন করে, আল্লাহ নির্দেশ পালন করে, আল্লাহ আফরমান দিকে বাঁচে, সেই তো নেককা, সে কই যাবে বলছেন লাযীনা আইন নিয়ামত উপভোগ করে, আল্লাহ পাক বলেছেন ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আ'মাল ওয়া আনতুম ফিহা খালিদুন, জান্নাতে গেলে কেমন কিছু পাবে, তুমি তোমার মন যা চায় তাই পাবে, এইসব জান্নাতের দৃশ্য দেখলে তোমার চোখ শীতল হবে, ঠিক না, আর সেটা তুমি চিরকাল থাকবে কখনো বের হবে না, আল্লাহ অন্যত্র বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন, জান্নাতে গেলে তোমাদেরকে বলা হবে তোমাদের মন যা চায় তাই মজুদ চাইবে, তুমি যাই তলব করবে তাই তুমি পেয়ে যাবে, দুটি কথা বলেছে, একটা মন যা চায় তাই মজুদ আর আরেকটা যা তলব নিয়ে আসে আমার তো উপস্থিত, আবার মন যা চায় তাই কিন্তু বলো তাই করবে, কথা বলছেন মন যা চায় তাই করবে কিন্তু নিয়ম মতো ওখানে গেলে বুঝবেন আগে তো বুঝবেন না, ইনশাআল্লাহ যদি বিশ্বাস থাকে আল্লাহ আল্লাহ যা বলেছেন জান্নাত সম্পর্কে তাহলে আপনি জান্নাত পাবেন, আর যদি বিশ্বাস না কি বলে রে তাহলে আপনি জান্নাতের মানলেন নাকি, তাহলে আপনাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে জান্নাত আছে জাহান্নাম আছে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত করতেন আপনার দেখছেন ও তো জেন্না জেন্না পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে জান্নাত আছে, আর জান্নাতিরা জান্নাতি গেলে এরকম নিয়ামত উপভোগ করবেন। আল্লাহ পাক অন্যতর বলেন, ফালা তাআলামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাআন বিমা কানূ ইয়ামালুন। মানুষ জানে না আল্লাহ পাক তার জন্য তার চোখের শীতল চোখের শীতল স্বরূপ কি কি রেখেছেন, লুকিয়ে রেখেছেন, কেউ জানে না। সুবহানাল্লাহ, ওখানে গেলে বুঝবে এটা কেন জাযা আমি মা কানূ ইয়ামালুন, তারা যে কাজ করত তার বদলা। সুবহানাল্লাহ, দুনিয়ায় একটু মনকে নিয়ন্ত্রণে রাখো, দেখো এর বদলে তুমি কি পাবে জানে না। আর যদি মন যা চায় তাই করে হবে না, মন যা চায় তাই করতে পারবেন না। ইসলামের গণ্ডির ভিতর থেকে মন যা যা চায় তার কোন অসুবিধা নেই, কিন্তু আপনার মন চাইল সিগারেট খাবেন, মন চাইল মদ খাবেন, হ্যাঁ মন চাইল তামাক খাবেন, হ্যাঁ এইরকম মন চাইল অন্য কিছু অশ্লীল কাজ কর্ম করতে করবেন, ইসলামের গণ্ডির ভিতরে থেকে যেমন আপনার মন চাইছে ভাত খাবেন, আমরা ভাত খাই কি না হারাম জিনিস আলহামদুলিল্লাহ হারাম ইসলামের মন্দির ভিতরে, আপনার মন চেয়েছে নিশ্চিত হয়ে থাকে খান কি না, হ্যাঁ যারা রোগী থাকে তো ভিন্ন ডায়াবেটিস যাতে ওরা কি খেতে পারবে না, এটা আবার কেতন বিশেষ যেটা আপনার জন্য যদি মনে করেন এই জিনিসটা হালাল কিন্তু এটা আমার জন্য ক্ষতি করবে, আপনার জন্য হারাম। প্রেশার ব্লাড প্রেশার গরুর দুধ খাওয়া যায় না ঠিক না, তাও হয়তো মাত্রার মাত্রা কি যদি মাত্রার ভিতরে হয় একটা পরামর্শ অনুযায়ী হয়তো হতে পারে, আর সাধারণ গরুর দুধ খাওয়া ঠিক না, গরুর দুধ অত হয়ে এরকম ঠিক না ঠিক, আচ্ছা গরুর দুধের হালাল না হারাম, হালাল কোন হয়ে হালাল, কিন্তু কারোর জন্য যদি জিনিসটা ক্ষতিকর হয় সেটা কি করবে না খাবে। তো জান্নাতে গেলে ওখানে তো আর ইসলামী বিধান বিধান নেই, তো ওটি মিটি ইসলামী বিধান তুমি পেয়ে গেছো, দুনিয়াতে ইসলামী বিধান পালন করেছো, এবারে তুমি জান্নাত পেয়ে গেছো, আল্লাহ পক্ষ থেকে বলা হবে তুমি তোমার মন যা চায় তাই খাও আর তাই করো। কিন্তু আল্লাহ এমন ভাবে রেখবেন নিয়মতান্ত্রিক চলবে, ওখানে আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস জরুরি কিনা, যদি শ্বাস বন্ধ হয়ে যায় এক সেকেন্ডের জন্য, আচ্ছা এক মিনিটের জন্য, এসময়ের জন্য যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনি যদি ধোয়ার মাধ্যমে শ্বাস টানছেন ভয় হয় না আল্লাহ এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আপনাকে নেওয়ার তৌফিক দিয়ে দিল, আপনি এখানে হারাম হারাম জিনিসের মাধ্যমে আপনি শ্বাস নিচ্ছেন, এটা তো আরেকটা জিনিস সাবধান। জান্নাতে গেলে যেভাবে উপস্থিত ছবি আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নেওয়া আমাদের জন্য যেরকম জরুরি, ওইভাবে জান্নাতে মানুষ শ্বাস নিঃশ্বাস শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো রব্বুল আলামিনের তসবিহ বর্ণনা করতে থাকবে, সুবহানাল্লাহ বলতে হবে না, বলার লাগবে না, আপনি সুবহানাল্লাহ বলুন, আলাপ সুবহানাল্লাহ বলছেন, ইলহামুন তাসবিহ কামা ইলহামুন নাফস, শ্বাস নেয়ার যেভাবে আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দান করবেন ওইভাবে তাসবিহ বর্ণনার জ্ঞান দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গিয়ে মানুষ ওখানে আল্লাহ তাসবিহ বর্ণনা করবে, একজন আরেকজনকে সাদর সম্ভাষণ জানাবে, কি বলে সালাম হবে, دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام, একজন আরেকজনকে সাদর সম্ভাষণ জানাবে, কি বলে মানে সালাম বলে, তাহলে বুঝা গেল দুনিয়াতে সালাম প্রচার করবে, তাহলে জান্নাত পেয়ে যাবেন, জান্নাতে গেলেও সালাম করবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বুঝে যাচ্ছে জান্নাতে যেতে চাই তাহলে আবরার নেকা আল্লাহ নেক বান্দা হওয়ার চেষ্টা করি। ইন্নাল আবরার লাফী নাঈম, على الأرائك ينظرون على الأرائك أريكيا يربو أريكيا فلا ذا لين أدير رفع مستشف أريكيا تنا سوشوش جيتو خاق أبرد الدنيا سوشوش جيتو خاق وحدا آخر أسر جنة تلك وارد بوشي آسر بوشي আর মারা দেখতে থাকবে দৃশ্য, আর এই যে দৃশ্য দেখবে এর মধ্যে থেকে একটা দৃশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতা বলে সুবহানাল্লাহ, সেই আল্লাহকে দেখতে চান তাহলে একটা হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, কয়া তোমার বলবেন হারাম থেকে বাঁচতে হবে কিনা, সব রকম হারাম খাবার হারাম কামাই ইত্যাদি হারাম কাপড় পরিধান ইত্যাদি সবকিছু থেকে বাঁচতে হবে, তাহলে আপনি নেককার হবেন আর নেককার হলে আপনার ঠিকানা হবে জান্নাত, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান, আমিন। জান্নাত তো নিশ্চিত করে জান্নাতি যখন জান্নাতে যাবেন একদম লাস্টে তাদের উদ্দেশ্য রব্বুল আলামিন বলবেন ইয়া আহলুল জান্নাহ খুলুদ লা মউত, আল্লাহর পক্ষ থেকে বলা হবে জান্নাতিগণ খুলুদ তোমরা চিরকাল জাহান্নামে থাকবে, ওখান থেকে আর বের হবে না, ওখানে মৃত্যুবরণও করবে না, সুবহানাল্লাহ, জান্নাতে গেলে মউত নাই, আর একদম লাস্টে যারা জাহান্নাম থাকবে বলছেন যারা দুর্বল ইমানদার ওদেরকে বের করার পরে ওদেরকেও বলা হবে হে জাহান্নামের লোকজন খুলুদ লা মউত, চিরকাল তোমরা জাহান্নামে থাকবে আর কখনো মরবে না, আমরা সবাই চেষ্টা করি আমরা যারা জান্নাতি হই আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, আমিন। আচ্ছা আর কি বলা হবে, ইন্ন লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান ওয়া আন তাসিহু ফালা তামরাদু আবাদান وان تشفوا فلا تهموا ابدا, তোমরা চিরকাল নিয়ামত উপভোগ করো কখনো তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না, বলেন সুবহানাল্লাহ, তোমরা সব সময় সুস্থ থাকো কখনো তোমরা অসুস্থ হবে না, জান্নাতে গেলে নবী ডায়াবেটিস প্রেশার নাই, প্রেশার নাই, শ্বাসকষ্ট নাই, কাশি নাই, সর্দি নাই, জ্বর নাই, করোনা নাই, কিছুই নাই, বুঝতে পারছেন, যা খাবেন তার শরীর হজম হবে, হজমের বিরোধী কিছুই নাই, গ্যাস্ট্রিক প্রবলেম না, এখানে যদি আমি জিজ্ঞেস করি বেশিরভাগ রোগী করবে গ্যাস্ট্রিক প্রবলেম, এর মধ্যে একদিন আপনারা বেশিরভাগ অনেক সময় দেখা যায় আমার সাথে কাজ করে ভালো হাত হাট তবু মানে আমার গ্যাস্ট্রিক প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম উস্তাদ গ্যাস্ট্রিক প্রবলেম সবাই বয়াতে একটু বেশি হলে তো হাই কম বয়স কিন্তু জান্নাতে গেলে কিছুই নেই, সুবহানাল্লাহ, জান্নাতে যেতে যাবেন তো ইনশাআল্লাহ, আমার আকেল খাবার খেয়ে কি হবে পেশা পায়খানা হলে, সুবহানাল্লাহ, পেশা পায়খানা দুনিয়া জান্নাত গেলে নামি পেশা পায়খানা, এজন্য পেশা পায়খানার ক্ষেত্রে যেসব বিধি বিধানগুলো পালন করুন, অনেক লোক আছে পেশাব করে ধারণা চলে আসে পরে বলে না এটা ইয়ে তো শত্রুগন্ধ নমাজে বলে কাপড় পাকনা তো নয়া পড়তে পারবো না, কে ভালো লাগে কোমর পাকনা তুমি আগে আগেই বন্ধ করে দিয়েছো তার মানে তোমার টার্গেট হচ্ছে নয়া পড়বো না, তাহলে ধারণা চলেছে বলে কাপড় পাকনা তো নয়া কিরকম পড়ি আল্লাহ এখানে না, যারা মুসলমান সবসময় পবিত্র থাকার চেষ্টা করে, আবার সাধারণ যে উজু উজুর প্রয়োজন হয় না, গুসল তো সবসময় বলো না, তো তুমি আগে আগে কাপড় নষ্ট করে দেবে যেন বসিয়ে না আল্লাহ সুস্থ আসন বলেছেন লা ইহাফু আলাল উযু ইল্লা মুমিন, মুমিন ব্যক্তি নিয়মিত উযু থাকার উযু রাখার চেষ্টা করে, যেটা জরুরি না, অনেক মুসলমান খুব ভালো ভালো এখনো আছে কিছু কিছু লোক উযু নষ্ট নিয়ে উযু করার চেষ্টা করে, আমরা জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার গুণ কি ছিল? আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে তো দেখলাম জান্নাতে আমার আগে আগে চলছো, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, ব্যাপারটি হলো তো কি কারণে আমি তোমাকে এরকম দেখলাম? তোমার কাছে যে আমার সবচেয়ে বেশি প্রিয় এই আমাকে বলতো? বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করি আর দুই রাকাত সালাত পড়ি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমি এটা মনে করি এরই কারণে আমি তোমাকে দেখতে পেয়েছি, আমার আগে আগে জান্নাতে চলছো। তাহলে কেউ যদি এরকম করতে পারে সবসময় আলহামদুলিল্লাহ, কিন্তু উজু সবসময় তার সম্ভব না। যেহেতু একটা উজু সময় আবার পরে হাত আলহামদুলিল্লাহ তার সম্পর্ক বিলাল বলে মানুষের মাশাআল্লাহ, কিন্তু তুমি কাপড় উজু রাখবে কি বৈজ্ঞানিক সব পেশাব নিয়ে গেলে কাপড় ধুতে হবে, কিন্তু বাবা ধরবে না কাপড় না পাকত, এরা যেমন না পাকত কেন পাকত মানে না পাকত। আল্লাহ তোমাদের তৌফিক দাও। আচ্ছা জান্নাতে গেলে অসুস্থ হওয়ার কিছুই নাই, সব সময় সুস্থ আর সুস্থ, গ্যাস ব্যাস প্রবলেম নেই, পেশা ফেলানো নাই, তার পেশা ফেলানো তো খাওয়ার জন্য যাবে কি যে পুরো মুক্তি দিকে আবার ওইটা আবার মিষ্টি আমরা খুশবু হয়ে যাবে। মনে হচ্ছে আর দেখুন আসলে বর্তমান যে দেখুন অন্য দুর্গন্ধ আছে কিনা, কিন্তু আর এই দেখুন ওটা পেশা ফেলানোর প্রয়োজন নেই, আর তো আবার সুগন্ধি হয়ে যাবে। সুফান বিশ্বাস আছে নবীর প্রমাণ শুনো আল্লাহর কালাম, যদি বিশ্বাস না থাকে তুমি মুসলমান না, তুমি জান্নাতে কখনো যাবে না, বিশ্বাস করতে হবে পরিপূর্ণরূপে। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে দেখেন আলাল আরাইকি ইয়ানজুরুন, ওরা সুন্দর সুন্দর সুসজ্জিত আসনে বসে তারা তাকাবে দৃশ্য দেখবে, মানবা সুন্দর সুন্দর দৃশ্য। আর এই দৃশ্য মধ্যে কোন আলেম বলেন এটা তো শুধু জান্নাতের সেই দৃশ্য দেখবে না, মাঝে মধ্যে তো তারা আল্লাহ কেউ দেখবে, সরাসরি জান্নাতে আল্লাহ কেউ দেখবে, সুবহানাল্লাহ আল্লাহ কত নিয়ামত। ভালো একটা যদি দৃশ্য দেখেন এখানে একটা সুন্দর বাগান মন চায় শুধু দিকে তাকাতে হবে কিনা, আমরা যদি জান্নাতে যান তাহলে কি অবস্থা হবে? তার মুখে উদ্যোগী নগরতা নাই দুনিয়াতে, যদি মানুষ একটু ভালো হয় সাধারণত স্বাস্থ্য ভালো ইয়ে হলো চেহারা দেখে যায় সজীব সুন্দর, অনেক সময় আমরা দেখতে পাই মানুষ সুস্থ আশা লাভ করে ঠিক না, আমরা একটা চিন্তা আছে আমরা একটা কিছু আছে অবশ্যই ঝাড়া দেখবেন তার চেহারা মধ্যে ত্রুটি আছে পাওয়া যায় কিনা, কিন্তু এরকম কখনো হবে না জান্নাতে, জান্নাতে সবসময় মানুষ ভালো অবস্থা থাকে। বলুন সুবহানাল্লাহ, না কি ফরক সবসময় আসেন দুনিয়াতে বেশ কম হয়, আপনি আমার কাছে আসছেন আমি আপনার সাথে কথা বলবো, আমি টেনশন সব কত আপনি টেনশন ওষুধ হয়তো চিন্তা অথবা শারীরিক রোগ যার ফলে কথা বলতে পারছেন না, এবারে যার মন খারাপ যখন দেখলো আমার সাথে এরকম আমাকে দেখে মনটা খারাপ করে নিল এরকম করে নিয়ে আমি অনেক সময় আছে মানুষের শারীরিক অবস্থা অথবা মানসিক অবস্থার কারণে হয়তো আপনার সাথে কথা বলতে পারছে না, এরকম হয় তো আপনি বলতে পারো না খবরদার হত্যার নাম লোকের না, এই নাম হত্যা নেই ইসমান এর রাহিমে মাকতু ওখানে যাবেন জান্নাতে সওয়াব পান করবেন। আর ওটা একটা দুনিয়ার সওয়াব না, দুনিয়ার সওয়াব যে হ্যাঁ কি অবস্থা মাথা লাগে পড়ে নাকি ওয়ালা নবী লা ইসাদাউন আনহা ওয়ালা ইনজিফুন ওয়ালা গুলো খেতে বা থাকবেন বুঝছেন, যেগুলো খাবার খাবেন যত মন চায় তত খাবেন কিন্তু মাথা ব্যথা হবে না, নিশা সৃষ্টি হবে না, সুবহানাল্লাহ মাথা ব্যথা নাই হিনা দুনিয়াতে মাথা ব্যথা আল্লাহ মুশকিল, বেশি খেলেও মুশকিল, কম খেলেও মুশকিল। একটু ব্যতিক্রম হলে রান্না, একটু বেশি হলে তো মুশকিল হয়ে যায় অনেক সময়, কিন্তু জান্নাতে গেলে না কি মুশকিল। তোমাকে আগ্রহ করা উচিত এগুলি পাওয়ার জন্য। অমুক তো একটা বিল্ডিং বানালো, আমি এখন কিছু করতে পারলাম না, বলো যে অবস্থায় তোমাকে আল্লাহ রেখেছেন এই 20 বছর ভালো অবস্থায় আছো, লোকজনকে খাইয়েছ, নিজে খাচ্ছ, বাচ্চাদেরকে খাওয়াচ্ছ, গরিব মিসকিনকে সহযোগিতা করতে পারছ, বলো আলহামদুলিল্লাহ। আফসোস নাই, মুসলমানের কোন কাজে আফসোস নাই, বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো কাজ করেছে সওয়াব, নিজে খেয়েছো হালাল কামাই সওয়াব, বাচ্চাদেরকে খাইয়েছো সওয়াব, বন্ধুদেরকে খাইয়েছো সওয়াব, গরিব মিসকিনকে খাইয়েছো সওয়াব, মুসলমান হলো প্রত্যেকটা জিনিস হলো, তো তুমি আফসোস করবে না? তোমরা যদি আল্লাহ নিয়ামত গুনে গুনতে চাও তাহলে আলমীর দেয়া নিয়ামত তোমরা গুনে শেষ করতে পারবে না। কত নিয়ামত তোমরা উপভোগ করছো, সুবহানাল্লাহ। যত আমরা আল্লাহ নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করবো, আমরা আশা রাখতে পারি এর বদলে রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে নিয়ে দান করবে। ইসকাউনা মির রাহীমিন মাকুল খিতাবুহু মিসক ওয়া ফী যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন। আচ্ছা, এই যে সওয়াব আপনি পাবেন এর মিশ্রণ হবে বিশেষ তাসনীদ, তাসনীদ হচ্ছে একটি ঝর্ণা, আর এই ঝর্ণার বলছে এই চশমা বা ঝর্ণা সবার উপরে থাকবে, অর্থগত দিক দিয়ে তার ইজ্জত বেশি, আর স্থানের দিক দিয়েও সে সবার উপরে, কারণ لأن أنهار الجنة تفجر من الفردوس أو تتفجر من الفردوس جنة نجيب لي كتك بربايد هو جنة الفردوس أو جنة الفردوس هو أعلى الجنة جنة الشوارب القرية جي جنة تعمل تكون بها جنة وهم تكي ونجل شعب جنة خرار دوار صفحة জান্নাতের সর্বোচ্চ যে জান্নাতটা হচ্ছে কি জান্নাতুল ফিরদৌস, আর আল্লাহ প্রমাণিত আছে। তো যদি আপনি যদি ভালো লোক হন, মুকাররব হন, বলছেন আই নাই ইয়াশরাবু বিহাল মুকাররব, এই এই ঝর্ণা থেকে তারাই পান করবে যারা হবে মুকাররব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যারা আল্লাহর বিধিবিধান পালন করে চলেছেন। আপনি যত বেশি নিয়া আল্লাহ ইবাদত পালন করবেন, এগুলো শুধু ফরজ না, ফরজ তো পালন করেন, এর সাথে সুন্নাহ, এর সাথে হ্যাঁ নওয়াফিল ইত্যাদি কত আপনি বুঝবেন আল্লাহর নবী কত লাভ করতে থাকবেন। এজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলে হাদিসে কুদসি বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে যতটুকু আমার নৈকট্য লাভ করতে থাকে বা করতে পারে, অন্য কোন ইবাদতের মাধ্যমে ততটুকু নৈকট্য লাভ করতে পারে না। এরপর বলছেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, তারপরে নফল বুঝে গেল, নফল যত পড়বেন যত শুনলেন যেমন শুনে তুমি আছে না তাকে যুক্ত অথবা তাকে যুক্ত ওগুলো আদায় করো কি ফরজ করছে কি। আসুন আমরা সবাই আল্লাহ নৈকট্য প্রাপ্ত করতে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ নজরুল মুসলমানদেরকে উদ্ধার করো, জালিমদেরকে হেদায়েত দানের পাঠাও, আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, আমাদের উপর রহম করো, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জিন্দা মন্দা সকলকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও, জান্নাতের ফেরেশতাদের কাছে নিজাত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সংস্কৃতি বাড়িয়ে দাও, আল্লাহ আমাদেরকে তুমি শিফা দাও, আল্লাহ আমাদের শিবকে শিফা দাও, আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আমাদেরকে শিফা দাও। আল্লাহুম্মা লা তাজআলনা যানবা ইল্লা ফাতাহ ওয়ালা হামমা ইল্লা ফাররাজতা ওয়ালা কুরবা ইল্লা নাফাসতা ওয়ালা দুরা ইল্লা কাশাফতা ওয়ালা দাইনা ইল্লা কাদাইতা ولا مريضا الا شفيته ولا مبتلا الا عافيته ولا حاجه هي لك الا قضيتها ويسرتها يا ارحم الراحمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا.